সহে না যাত না দিবস গনিয়া গনিয়া বিরলে নিশি দিন বসে আছি শুধু পথ পানেছে সখাহে এলে না সহে না যাত না দিবস গনিয়া গনিয়া বিরলে নিশি দিন বসে আছি শুধু পথ পানেছে সখাহে এলে না শুধু পথ পানেছে সখাহে এলে না।